Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajke je alochona korbo rojar byapare amra shuru korechhilam. Ajke alochona korbo roja rakhar labh ki. এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকে রোজাকে রোজা বলতে মানে চায় না, বলে শরীয়তে কোথায় আছে রোজা? শরীয়তে আছে কি? সিয়াম বা সওম। শরীয়তে আছে সালাত, শরীয়তে নামাজ বলে কোনো জিনিস নেই। তো আপনি ঠিক আছে, সিয়াম তো আমরা মানি, সালাতও মানি, কিন্তু সালাতের যে অনুবাদ প্রচলিত নামাজ বলে, সিয়ামের যে অনুবাদ প্রচলিত দেশে রোজা বলে, যাকে সিয়াম বলে তাকেই রোজা বলে, আমরা কোনো পার্থক্য করি না। এই হিসাবে প্রচলিত ব্যবহার হিসাবে আমরা বলে থাকি, নচেৎ শরীয়তে যেটা বলেছে সেইটাই বলা সম্ভব নয়, কারণ শরীয়ত হচ্ছে আরবি ভাষায়। বলুন, সবাই বলে সালাত, কে বলে সলাত? বলে কেউ সলাত? কেউ বলে সালাত? বলে সালাত মানে কি জানেন তো আপনারা? এই আপনার শশা পেঁয়াজ কেটে যে ভাত খাওয়ার জন্য করা হয়, পোলাও খাওয়ার জন্য, এটা সালাত, তাই না? আর সলাত হচ্ছে নামাজ। তো যেটা শরীয়তে বলা হয়েছে সেটাই বলতে হবে। যেমন এক বক্তা বা একজন লেখক লিখেছেন যে হেরেম বলা যাবে না, হেরেম শরীফ বলা যাবে না, কি বলতে হবে? হারাম শরীফ বলতে হবে। কেননা এটা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা, আল্লাহ আল্লাহ রসুল কোথাও বলেননি হেরেম। যদিও বাঙালিরা হেরেম বলছে অপভ্রংশ, যেমন অনেকে বলছে সাহারি বলতে হবে, সেহারি বলা হবে না, ঠিক আছে? তো হেরেম হারাম বলতে হবে। কোন বাঙালি আছে যে কোরআনের ভাষা বলে হারাম? কেউ বলে? সবাই তো হারাম বলে। হারাম মানে কি? হারাম মানে হচ্ছে ওই পিরামিড অমক তমক, বুঝতে পারছেন? কিন্তু হারাম কোন বাঙালি বলে? তাহলে সবাইকে কেরাত শিখতে হবে। সেদিনে ফেসবুকে একজন দেখছি, একজন লিখেছে ইনশা আল্লাহ একসাথে লেখা যাবে না, কারণ ইনশা মানে তৈরি করো, তার মানে আল্লাহকে তৈরি করো। ভাই, এই নিয়তে কেউ বলে না। তারপর আবার পরে একজন লিখছে ইনশাআল্লাহ দন্ত দিয়ে লিখা হবে না, অনুস্বর দিয়ে লিখতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ মানে নাই কাজ তো খই ভাজ, বলে না বাংলাতে? কাজ নেই এখন কি সব খুঁটিনাটি নিয়ে, ইনটা বলছে দন্ত দিয়ে লেখা হবে না, অনুস্বর দিয়ে লিখতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে, ওই কেরাত করে, কারণ নুন এখানে ইখফা করতে হবে। আল্লাহ মুস্তাহান। আপনারা জানেন সৌদি বা আরবি, যারা আরবি বলে তারা কেরাত বা তাজবীদ শুধু কোরআনেই ফিট করে, বাকি যখন সাধারণ কথা বলে তখন তাজবিদের এই এত মাত্রা, এত আলিফ টানতে হবে, এই এত, এই গন্না, এই অমক তমক, এগুলো কি খেয়াল করে? খেয়াল করে না। আরবি ভাষা আলাদা আর তাজবিদ আলাদা। এখন এ বলছে ইনশাআল্লাহ বলতে হবে, ও বলছে হেরেম বলা হবে না, হারাম বলতে হবে। হারাম তো কেউ বলে না, সবাই তো কি বলে? হারাম বলে, হ দিয়ে বলে, তাও তো আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য হলো। এখন বলছে সেহেরি বলা হবে না, সাহারি বলতে হবে না। সাহারি বলাও তো ভুল, কেন? সিন হা আছে, সাহারি সাহারি বলতে হবে। কোন বাঙালি এত কষ্ট করে সাহারি বলতে যাবে বলুন তো? আসল কথাটা আমাদের আসছে না, তবুও এরা মাতামাতি করছে। ওই যে নাই কাজ তো খই ভাজ, আমাদের বলে কাজ নেই তো ধানে চালে বাছো, ধানকে চালের সঙ্গে মিশিয়ে দাও, দিয়ে আলাদা করো, কাজ নেই কি করবে? তা এখন এরা তাহকিক করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এমন চিন্তাবিদ কিছু কিছু আছে চিন্তাবিদ, যে চিন্তা ফলস, মানে কি পাড়াগ্রাম দিয়ে গেছে তো দেখছে মাটির দেওয়ালে বা সিমেন্টের দেওয়ালে থাকে ঘুঁটে দেওয়া আছে, ঘুঁটে কি বলে আপনারা? ওই যে গোবর, মেয়েরা গোবর দিয়ে দেওয়ালে লাগায় না, কি জন্য? ওটা শুকিয়ে গেলে ওটাকে জ্বালানি করা হয়। এখন শহরের চিন্তাবিদ এসেছে, চিন্তা করছে কি করে গেল গরু এই দেওয়ালে, কি করে উঠল ওখানে পায়খানা করল, গরু এই দেওয়ালে কিভাবে উঠল আর কিভাবে ওখানে পায়খানা করল। তো একজনকে জিজ্ঞেস করছে, ভাই গরু দেওয়ালে কি করে উঠল এখানে পায়খানা, সব গরুর পায়খানা কি ব্যাপার? তখন কি বলে বলুন তো? মুখমাফি, মুখমাফি ছাড়া আর কি। তো কিছু লোক আছে ফালতু, মানে ফালতু জিনিস নিয়ে তারা আলোচনা করে, ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট করে, মানুষের ব্রেনকে ফেরায় ঘোরায় ইত্যাদি। এগুলো ফেসবুকে বেশি হয়, আপনারা জানেন ফেসবুকে কত রকম চলছে। আর জাল হাদিসকে পর্যন্ত বলছে বুখারী, লিখে দিচ্ছে বুখারী, জাল হাদিসকে পর্যন্ত তারা বুখারী লিখছে। একটা হাদিস আছে যে যখন দাজ্জাল আসবে, আমরা অবশ্য অন্যদিকে চলে যাচ্ছি আলোচনা আমাদের রোজা রমজান কি বলে রোজার ব্যাপারে, দাজ্জাল যখন আসবে তখন তার যে অনুগামী হবে ইহুদিরা বেশি হবে, তাদের উপরে থাকবে তায়ালিসা এক প্রকার চাদর, যে চাদর তারা ইহুদিরা ব্যবহার করতে তখন এখন পরে করবে, যে চাদর তারা কোথায় ব্যবহার করে, কাঁধে কাঁধে ব্যবহার করে, আর কাঁধে ইহুদিরা চাদর যখন লটকায় তখন আমাদের মতো এইভাবে করে তারা ঝুলিয়ে রাখে, এই জন্য নামাজেও নিষেধ আছে তাই না। তো তায়ালিসা, তায়ালিসার অনুবাদ করছে এইগুলো দিয়ে ইবনে বাজ, তারপরে যে যে রুমাল হ্যাঁ এই ব্যবহার করে তাদেরকে লিখে দিয়েছে এরা হচ্ছে দাজ্জালের গোলাম। মিশকাত শরীফ এত নম্বর বলতে পারবেন, মিশকাতি মৌলবি এইভাবে এইটাকে তর্জমা করছে, মানে সৌদি আরবের সমস্ত আলেম থেকে নিয়ে আলেম সবাইকে বলছে যে এটা এরা হচ্ছে সৌদি আরবের এসব লোকরা বা যারা এদের মতো চলে ব্যবহার করে সব দাজ্জালের গোলাম। দাজ্জালের গোলাম হওয়ার শর্ত আলাদা আছে, তারা হবে ইহুদি, এইটা পড়ার জন্য বানিয়ে দিল এদেরকে ইহুদি। বলুন, বলে যে কথা বল, কথা বলতে পয়সা লাগে না, যেহেতু পয়সা লাগে না যা মন তাই ফেসবুকে যা মন তাই, মানে কেউ পায়খানা করছে কেউ পেশাব করছে কে যা যে যা পাচ্ছে বলছে, আল্লাহুল মুস্তাহান, আল্লাহ কি ধরবেন না। ফেসবুক একটা কাজ করেছে, আল্লাহ ফেরেশতাদেরকে একটু রেস্ট দিয়েছে, আরাম দিয়েছে তাই না। ফেরেশতারা ভালো জিনিস খারাপ জিনিস লিখেন, কিন্তু ওরা নিজেরা নিজেদের হাতেই খারাপ জিনিসগুলো লিখে রাখছে, আর এইগুলো ইনশা আল্লাহ কাল কেয়ামতে সাক্ষী থাকবে। আর এই ফেসবুকের মাধ্যমে কত রকমের অপরাধ ঘটছে সেটা আমাদের জানা আছে। যাই হোক, আমরা বলছি কি যে বেশি বাড়াবাড়ি করা ভালো না, সিয়ামকে রোজা বলা যাবে না, একজন আমাকে এইভাবে বলছে যে ইসলামের দ্বিতীয় রুকুন কি, আমি লিখলাম নামাজ, তো লিখছে নামাজ না সালাত, আমি বললাম সালাত নাই সালাত। আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে ইসলামের ইমানের দ্বিতীয় রুকুন কি, হ্যাঁ ইসলামের ইমানের দ্বিতীয় রুকুন কি, কে বলবি ইমানের দ্বিতীয় রুকুন কি, ইমানের দ্বিতীয় রুকুনটা কি, প্রথম রুকুনটা কি আমানত বিল্লাহ, তারপরে কি ওমালাইকাতিহি, বাস স্টপ হয়ে গেছে, তখন আর বলতে পারছে না ইমানের দ্বিতীয় রুকুন, কারণ ও জানছে যদি আমি বলি তাহলে ফার্সি বলতে হবে, আর ও ফার্সি ব্যবহার করবে না, রোজা নামাজ ব্যবহার করবে না, কিন্তু তখন মালাইকা মালাক শব্দটা কঠিন বাংলায় ব্যবহার হয় না তাই না, এটা তো জানে না, তখন তাকে ফেরেশতা বলতে বাধ্য, কিন্তু বলছে না, বুঝে গেছে ব্যাপারটা, বুঝতে পারছেন। এরকম আরো কত শব্দ আছে যে আপনি কত পাল্টাবেন, শরীয়তের পরিভাষা ব্যবহার করা ঠিকই আছে কিন্তু যেটা প্রচলিত হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি মসজিদ বলা হবে না মাসজিদ বলতে হবে, কি বলে মুসলমান বলা হবে না মুসলিমুন বলতে হবে, এইভাবে কত রকম আপনি দেখবেন। মোট কথা হচ্ছে হ্যাঁ সৌদি আরব বলতে হবে, সৌদি আরব বলা হবে না সৌদি, মানে আইন উচ্চারণ করতে হবে, নাহলে তো বুঝতেই পারছেন আল্লাহ রসুলের বিরোধিতা হবে যদি আপনি সঠিক শব্দ ব্যবহার না করেন। আইন কোন বাঙালি বলে বলুন তো, আইন দিয়ে যে শব্দগুলো আছে, আপনি ইমানের রুকনেই বা ইসলামের রুকনে যান কিংবা অন্য কিছুতে যান, যখনই ইমানের ব্যাপার আসবে শরীয়তের ইস্তেলাহ আসবে তখন আপনি আইন উচ্চারণ করে বলেন না, তো সেটা তো অন্যায় হবে। তো এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, কিন্তু ওই যে বললাম কিছু লোক আছে যাদের কাজ নেই, নাই কাজ তো খৈভাজ। যাই হোক, রোজা, আমরা রোজার ফওয়াইদ সম্পর্কে বলতে যাব, বা ফওয়াইদ বলছি মানে আপনার উপকার, যেটা উপকার কি কি আছে। প্রথম হচ্ছে খালুফু ফামি সাঈমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজার প্রথম লাভ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কাছে আপনার মুখের গন্ধটা অতি প্রিয়। মুখের গন্ধটা কিসের জন্য, রোজার জন্য, বিড়ি সিগারেট খাওয়ার পরে না, অনেকে মানে শেষ টান মারে আজান আল্লাহ বলে তখন মুখ থেকে ফেলায়, এবার তার ফলে যদিও কুল্লি করে কিন্তু গন্ধটা কোথায় যাবে? এই যে বিড়ির, বিশেষ করে বিড়ির বিকট গন্ধ, সেই গন্ধটা কোথায় যাবে? সেই গন্ধ সারাদিন থাকে, তার পাশে দাঁড়ানো যায় না নামাজের জন্য। তো এমন লোকের মুখের গন্ধ না, বরং রোজা না রাখার ফলে, পেট খালি থাকার ফলে, মুখে খাবার না, পানি না পড়ার ফলে যে মুখে একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা আল্লাহর কাছে কস্তুরি অপেক্ষা উত্তম। খুশবু আপনি নিয়েছেন মৃগ নাভি, আপনারা জানেন মৃগ নাভি, আমাদের নাভি করলে নাভিতে যদি ময়লা জমে তো কেমন দুর্গন্ধ, আর হরিণের নাভিতে যদি ময়লা জমে সেটা কি হয়? কস্তুরি। মৃগ নাভি, সেই সেন্ট, সেখান থেকে সেন্ট তৈরি করা হয়, সেই সেন্ট যত, তার থেকেও উত্তম সেন্ট হচ্ছে আপনার রোজাদারের এই যে খালি পেটে থাকার জন্য মুখের দুর্গন্ধ, দুর্গন্ধটা আল্লাহর কাছে কস্তুরি অপেক্ষা সুগন্ধ, এ হচ্ছে রোজার একটা লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিসসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা, রোজাদারের দুটো খুশি আছে, দুটো আনন্দের জিনিস আছে, যে দুটো আনন্দ নিয়ে সে আনন্দ করে থাকে, একটা করে সে রোজার শেষে আর একটা করবে কাল কিয়ামতে রোজা রাখার ফলে। ইফতারি করার সময় কত আনন্দ, কত খুশি, সারাদিন পানি পাইনি, আল্লাহ আর এই ঠান্ডা পানি যখন খাবো কত আনন্দ লাগে, তারপর ছেলে মেয়েদের সাথে হলেও লাগে, ছেলে মেয়ে না থাকলেও লাগে, আর এদেশে আপনারা একসাথে ইফতারি করার সময় দেখেছেন আপনারা কি সুন্দর আনন্দ লাগে। আর কিয়ামতে যখন রোজা নিয়ে উপস্থিত হবেন, যখন রায়ান গেট আপনাকে, রায়ান গেট থেকে ডাকা হবে, রোজাদাররা এদিকে এসো, তখন আপনি এত খুশি হবেন, এত আনন্দিত হবেন যে তা বলার অপেক্ষা রাখে না। রোজা মানুষকে তাকওয়া দান করে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপর শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। তাকওয়া কাকে বলে? পরহেজগারি। পরহেজগারি কাকে বলে? সাবধানতা, সংযমশীলতা কাকে বলে? মানে আপনি কাদার রাস্তাতে কিভাবে চলেন, যেভাবে শুকনো রাস্তায় চলেন ওইভাবে চলেন, কিভাবে চলেন? পা টিপে টিপে, বুড়ো আঙুল যাকে বলে সেটাকে টিপে টিপে আসতে, যাতে করে আপনি পিছল না খান। যদি কাঁটাময় রাস্তা হয় তো কাঁটাময় রাস্তায় চলতে গেলে কি করে চলতে হয়? সাবধানে চলতে হয়। ঠিক যখন আপনি রোজা রাখবেন, এই যে এক মাসের রোজাতে আপনি সাবধানতা শিক্ষা গ্রহণ করবেন, আর বাকি ১১ মাস আপনি সেই সাবধানে আপনার জীবন পথে চলতে থাকবেন, এটাই হচ্ছে রোজার উদ্দেশ্য। যেমন যেন রোজার মাসটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, রোজার মাস পেট্রোল পাম্প। এখন আপনার মদিনা রোডে যাবেন, এখনো দেখবেন যে মাঝে মাঝে সাইনবোর্ড লেখা আছে এত কিলোমিটারের মাঝে কোনো পেট্রোল নেই, তার মানে এখানে আগে থেকে ভরে নাও, এখনো পর্যন্ত পেট্রোল পাম্পের অভাব আছে, অন্যান্য রাস্তায় নেই, কিন্তু নতুন রোড যেহেতু হাইওয়েতে লেখা আছে এত কিলোমিটারের ভেতরে পেট্রোল পাম্প নেই। তখন আসামনে পেট্রোল পাম্প পেলেই আপনি পেট্রোল ভরে নেন, যাতে করে আগামীতে আপনার গাড়ি স্টপ না হয়ে যায়। রোজা যেন একটা পেট্রোল পাম্প, এই সময়ে আপনি পেট্রোল ভরে নেবেন, কিসের পেট্রোল? তাকওয়ার পেট্রোল, যাতে করে বাকি ১১ মাস আপনার গাড়ি স্টপ না হয়ে যায়। সুতরাং রোজা মানুষকে তাকওয়া দেয়, পরহেজগারি দান করে। নম্বর ৪, রোজাতে আছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আল্লাহ বলেছেন রোজা রাখো, রাসূল বলেছেন রোজা রাখো, আমরা তার আনুগত্য করছি, কথা মানছি। আর আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানলে তার প্রতিফল কি হতে পারে, তার বিনিময় কি হতে পারে, তার পরিণাম কি হতে পারে, এটা নিশ্চয়ই আমাদের জানা আছে। তার পরিণতিতে ইনশাআল্লাহ আমরা তার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি লাভ করব, রাসূলের আনুগত্য করে আল্লাহর সন্তুষ্টি লাভ করব। নম্বর ৫, দোয়া উসসাইমে মুস্তাজাব, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। রোজা অবস্থায় থাকলে আল্লাহ আপনার দোয়া কবুল করেন, শুধু রোজা অবস্থায় না, রমজান মাসের যে কোনো সময়ে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন, শুধু ইফতারির সময় না, শুধু ইফতারির সময়ে আপনি দোয়া করবেন তাও না, কারণ ইফতারির সময়ে দোয়া করার হাদিস সহি না। অতএব যারা ইফতারির সময়ে হাত তুলে দোয়া করেন তারা বিদাত করেন, বা জামাতি দোয়া করেন তারা বিদাত করেন। আপনি চাইলে, আপনার দোয়ার প্রয়োজন হলে রোজা রাখা অবস্থায় দোয়া করুন, বা দিনে রাতে যে কোনো সময় দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কেন না? রোজার মাস চলছে, কেন না আপনি রোজাদার? সুতরাং আপনার সবসময় দোয়া কবুল হবে, শুধু ইফতারির সময় না। অতএব যারা শুধু ইফতারির সময়কে সামনে খাবারের প্লেট রেখে হাত তুলে দোয়া করেন, যেমন দেশে বিভিন্ন জায়গাতে আছে এবং ঘরে ঘরে সবাই হাত তুলে ছেলে মেয়ে নিয়ে দোয়া করে, এটা ঠিক না। ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন, যখনই দোয়ার প্রয়োজন হবে তখনই সে দোয়া করবে, যেহেতু এটা হচ্ছে রোজাদারের একটা গিফট যে রোজাদারের দোয়া কবুল হবে। নম্বর ৬, রোজা রাখার ফলে আল্লাহ তাআলা রোজাদারের গোনাহ মাফ করে দেন, গোনাহ ঝরিয়ে দেন। আপনারা জানেন, আগে শুনেছেন যে রোজা রাখলে যে ব্যক্তি ইমানও স্বভাবের আশায় রোজা রাখবে তার সমস্ত গোনাহ মাফ করে দেওয়া হবে। আর বিশেষ করে রমজান মাস, রমজান মাসে রোজা রাখলে, এটা অবশ্য শুধু রমজানের জন্য, যে রমজান মাসে সমস্ত গুনাহ মাফ করে দেয়, যেমন আগে বলা হয়েছে যে রোজাদার মানুষ পাপ থেকে মুক্ত হয়। একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে চড়ার সময় কি আমিন বললেন, দ্বিতীয় ধাপে চড়ে বললেন আমিন, তৃতীয় ধাপে চড়ে বললেন আমিন, তিন থাকি মেম্বর। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল আল্লাহ আপনি আমিন বললেন কার দোয়াতে? তিনি বললেন জিবরিলের দোয়াতে। সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরিল আলাইহিস সালাম দোয়া করছেন, আর সর্বশ্রেষ্ঠ নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমিন বলছেন। সে দোয়ার অবস্থা কি বুঝতে পাচ্ছেন? আসলে দোয়া না বদদোয়া? বদদোয়া। প্রথম নম্বর বদদোয়া হল যে যে ব্যক্তি কি বৃদ্ধ পিতামাতা একজনকে অথবা দুজনকে পেল অথচ বেহেস্ত লাভ করতে পারল না, সে দূর হোক, সে দূর হোক, বলুন আমিন, তাই আমি আমিন বললাম। বুঝতে পারলেন? বৃদ্ধ পিতামাতা থাকা অবস্থায় যারা বৃদ্ধ পিতামাতাকে মানে নিজেদের সংসারে ঝক্কি ঝামেলা থেকে বাঁচবার জন্য বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে আসে, বুড়ো খোঁয়ারে বন্দী করে আসে, পিতামাতাকে সহ্য করতে পারে না। কালকে ফেসবুকে একটা গল্প পড়লাম, সত্যিই খুব দুঃখজনক। মানে বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমে আছে, তার জীবন শেষ। এবারে সেখান থেকে টেলিফোন করা হচ্ছে, কোনো কোনো বৃদ্ধাশ্রমে আপনারা জানেন যে মানে ছেলের তরফ থেকে খরচ দেওয়া হয়, খরচ দেওয়া হয়। আর কিছু কিছু যারা একদম মিসকিন, তাদের কেউ নেই, তারা এমনিতেই তাদের ওই ফান্ড থেকে চলে। তো ছেলের সব ঠিকানা ঠিকানা আছে, তোমার মা বোধ হয় শেষ অবস্থা, তুমি একবার দেখতে এসো। ছেলে গেছে, ছেলে বলছে মা তুমি আমাকে ক্ষমা করো, তোমার খিদমত করতে পারলাম না, কিছু বলার থাকলে বলো। হ্যাঁ বাবা বলছি, এ তো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা বুঝতেই পারছ, ফ্যানটা খুব খারাপ বাবা, এই ফ্যানটাকে ছেড়ে দিও। তো বলছে মা তুমি তো চলে যাচ্ছ, মারা যাচ্ছ, ফ্যানটা ছেড়ে লাভ কি? তো বলছি যে না, আমার জন্য বলছি না, কারণ আমার চলে যাওয়ার পরে তোমার ছেলেরা তোমাকেও তো এখানে পাঠাবে, তাই ফ্যানটা ছেড়ে এখন থেকে ছেড়ে রেখো। কত বড় দুঃখের কথা, যে যেমন আরবিতে বলে কামা তাদিন ও তুদান, যেমন কর্ম তেমনি ফল পাবে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। সাবধান, তুমি যেমন করবে, আপনারা শুনেছেন এক বাপ তার বেটার হাতে মার খাচ্ছে, মারতে মারতে মারতে দরজার কাছে নিয়ে গেছে, দরজার থেকে একদম রাস্তায় নামিয়ে দিচ্ছে। তখন বাপ বেটাকে বলছে, বাপ রে বাপ আর মারিস না রে, আমি আমার বাপকে এই পর্যন্তই নিয়ে আসতাম। তখন বেটা বলছে যে এই দরজা পর্যন্ত এটা তোমার প্রাপ্য, আর আমার তরফ থেকে বেশি হল রাস্তা পর্যন্ত। যেমন করবে সেরকম ফল পাবে। এক বউ তার বুড়ি শাশুড়িকে দেখতে পারত না, এমনকি ভাত দিত ভালো থালাতে না, মাটির সেই মালসা বলে যাকে, মাটির পাত্রে ভাত দিত। তো মাটির পাত্রটা যখন ভেঙে যায় তখন গালাগালি করে শাশুড়িকে এবং বলে এবারে খাল কেটে বুড়িকে মাটিতে ভাত দেব। গালাগালি চলছে আর শাশুড়ি বেচারি খুবই নিরুপায় হয়ে বলছে যে মা আমার, আমি নিজের দোষে ভাঙেনি, এভাবে রাখতে গেলাম ভেঙে গেল। তখন কলেজ পড়ুয়া ছাত্র মায়ের ছেলে ঘরে ঢুকছে, সেও বুড়িকে গাল দিতে লাগলো, যে বুড়ি হুঁশ নেই, এই শেষ বয়সে একটা মাটির পাত্রও ভেঙে ফেললো, হ্যাঁ একটা কাজ করতে পারে না ঘরে, পাত্রটাও ভেঙে ফেললো, কেন ভাঙলো? তখন পাড়ার মেয়েরা বলছে, হ্যাঁ বাবা তোর মা এরকম জালে তোর দাদিকে গালি দিচ্ছে, তুইও গালি দিচ্ছিস, বলছে ও ভাঙলো কেন, ও যদি না ভাঙতো আমি ওই পাত্রেই আমার মাকে ভাত দিতাম। বুঝতে পারলেন? তার মানে যেমন কর্ম তেমনি ওকে ফল ভোগাতাম। তো এইভাবে যে যেমন কাজ করবে, অপেক্ষা করো, এই যে যারা বিয়েতে পণ নিচ্ছে, যৌতুক নিচ্ছে, ওলামারা বলছেন যে তুমি সাইকেল নিচ্ছ, মোটর সাইকেল নিচ্ছ, সেটা তুমি চোরো না, সেটাকে তেল লাগিয়ে ভালো করে রাখো, কারণ তোমারও মেয়ে হচ্ছে, তোমার মেয়ের জন্য দিতে হবে। তো এইভাবেই যেমন কর্ম তেমনি ফল, প্রস্তুত থাকতে হবে। বাপ মা পাওয়া সত্ত্বেও যদি কেউ জান্নাতে যেতে না পারে, তার কারণ মায়ের পায়ের তলায় আছে বেহেস্ত। তার মানে এই নয় যে মায়ের পায়ের তলাতে মাটি খুললেই বেহেস্ত পাওয়া যাবে, তা না, মায়ের খিদমত করলে, মা বাপের খিদমত করলে বেহেস্ত পাওয়া যাবে, সে দূর হোক। দু নম্বর কে? যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গোনাহ মাফ করাতে পারল না, সে দূর হোক, দূর হোক, আমিন। রমজান মাস পেয়েও হতভাগা সে একই গোনাহ করতে থাকলো, নিজের গোনাহ মাফ করাতেও পারল না, সে দূর হোক। নম্বর তিন, ইয়া রাসূল আল্লাহ, আপনার নাম শুনে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আলাইহি সালাতু ওয়াসালাম বলে দরুদ পড়ল না, সে দূর হোক, দূর হোক। তার মানে সবচেয়ে বড় বখিল কে? যে রাসূলের নাম শুনে দরুদ পড়তে বখিলি করে, সবচেয়ে বড় বখিল। আর একবার দরুদ পড়লে দশবার রহমত, আল্লাহ আকবার। সুতরাং এত বড় সওয়াবের কাজ করতে সে গাফলতি করে, কোন মানে অনেক লোক আছে যখন সালামের উত্তর দেয় না, আপনি সালাম দেন, কেউ দেয় না, কেউ সালাম সালাম মানে ভালো করে উত্তরটাও একদম দিতে পারে না, বখিল, এত বড় বখিল, নিজের কথাটা খরচ করবে, ব্যয় করবে, সেটা করতে চায় না। সুতরাং এও হতভাগা যে নবীর নাম শুনে দরুদ পড়ে না, অথচ একবার দরুদ পড়লে দশবার রহমত বর্ষণ হয়। আমাদের বিষয় ছিল যে রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ খাতা মাফ করাতে পারল না, তার মানে রমজান মাস এবং রোজা, আর রমজান মাস পেলেই হবে, রোজা রাখতে হবে, তাই না? রোজা না রাখলে হবে নাকি? না, রমজান মাস পেলেই হবে না, রোজা রাখতে হবে, রোজা রাখলে পরে ইনশাল্লাহ গুনাহ মাফ হয়ে যাবে। আর নম্বর সাত হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, কারণ রায়ান গেট যখন পাবেন তখন জাহান্নাম থেকে তো এমনি মুক্তি পাবেন। নম্বর আট হচ্ছে এই রোজা রাখলে পরে কিছু শারীরিক বা স্বাস্থ্যগত উপকার আছে। অবশ্য স্বাস্থ্যগত উপকারের জন্য রোজা রাখলে হবে, নামাজ পড়লে প্রচন্ড উপকার আছে, তাই না? নামাজ পড়লে কত রকমের উপকার আছে, বিভিন্ন রকমের উপকার। জিমনাস্টিক যারা তারা জানে যে এইভাবে উঠবোস করলে পরে আপনার পিঠের ব্যথা ভালো হয়, তারপরে কপালের কি একটা, ব্রেনের কি একটা সমস্যা আছে সেটা চলে যায়, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি ভাবি যে চল এমনিতে ব্যায়াম ট্যাম করতে পারি না, তো নামাজই পড়িনি, ব্যায়াম হয়ে যাবে পাঁচবার, হাঁটুর ব্যথা ভালো হবে, পিঠের ব্যথা ভালো হবে, তো ভালো কথা। এখন যদি কেউ এই নিয়তে নামাজ পড়ে, তা নামাজ হবে? হ্যাঁ, তাহলে তো বুঝতেই পাচ্ছেন, ওই যে ছয় প্রকার ব্যক্তি, তার মধ্যে এক প্রকার এটা, সে ওয়াজেব পালন করলো না, সে নিজের জন্য ব্যায়াম করতে এলো, শরীর চর্চা করতে এলো মসজিদ, তার নামাজ হবে না। তেমনি যদি কেউ এই সমস্ত লাভ, স্বাস্থ্যগত লাভ নেওয়ার জন্য রোজা পালন করে, তা রোজা হবে? রোজা হবে না, কিন্তু লাভ আছে। আপনি যদি নিয়ত নাও করেন কিন্তু লাভ আছে। যেমন জন্ডিস রোগের জন্য আপনার ডায়েট, খাবার কম করতে বলা হয়, রোজা রাখলে আপনার এমনিতেই খাবার কমে যায়। হ্যাপাটাইটিস, এতেও আপনার কন্ট্রোল করে ডায়েট খাবার দেওয়া হয়, এতেও আপনার লাভ হয়। প্লিহাতে লাভ হয়, বদহজম যাদের আছে তাদের রোজাতে লাভ হয়। যকৃত রোগ যাদের ভালো হয়, ফ্যাট বা চর্বি জাতীয় অনেক রোগ আছে, যে রোগে রোজাতে, রোজার ফলে, উপবাস করার ফলে, কিছু না খাওয়ার ফলে, ডাক্তাররা তো অনেক সময় বলে এটা খাবেন না, ওটা খাবেন না, উপবাস করবেন, অনেক চিকিৎসার বিধিবিধান এরকম আছে, প্রেসক্রিপশনে দেওয়া হয় যে আপনি খাবেন না। সুতরাং রোজাতে আমাদের স্বাস্থ্যগত এই লাভ হয়ে থাকে। নম্বর নয় লাভ হচ্ছে যে রোজা রাখলে পরে আপনার যৌন উত্তেজনা প্রশমিত হয়। যৌন যে একটা বাড়তি উত্তেজনা কিছু কিছু লোকের থাকে, ফলে সে পাপের পথে উদ্বুদ্ধ হয়, অগ্রণী হয়, রোজা রাখার ফলে সে কি হবে, পাপটা করবে না। কারণ ওই যে বলা হয়েছে যে হে যুবকের দল, তোমরা বিবাহ করো, মানিস্তাতা আমিন কুমুল বা আত্মা ফালিতে জৌওয়াজ, বিবাহ করো। আর যদি সমর্থ না থাকে, বিবাহ করতে না পারো, তাহলে রোজা রাখো। কেন? রোজা হচ্ছে এর জন্য প্রশমনকারী বা যৌন ক্ষুধাকে নিবারণকারী বা ভঙ্গকারী। তো যাই হোক, রোজা রাখার ফলে আমরা একটা লাভ পাই কি, যারা যুবক মানুষ, যাদের বিবাহ হয়নি, ক্ষমতা নেই, অথবা বিবাহ হওয়ার পরেও স্ত্রীর কাছে নেই, তারা যদি এই রোগে ভোগে, তার মানে যৌন উত্তেজনার রোগে ভোগে, তাহলে তাদের রোজা রাখা উচিত, যাতে করে পাপে উদ্বুদ্ধ না হয়, পাপ থেকে। আর এমনিতে রোজা হচ্ছে ঢাল স্বরূপ বলা হয়েছে আগে, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা রাখলে আপনাকে ঢাল এই পাপের তীর বা তলোয়ার থেকে রক্ষা করবে। দশ নম্বর লাভ যেটা হয় সেটা হচ্ছে যে রোজার মাসে ভালো কাজ করার তৌফিক হয়, ভালো কাজ করার অভ্যেস তৈরি হয়। আর দেখবেন আপনি নিজে রোজা রেখেছেন, যেটা রোজা রাখা না রাখেননি তখন যেটা করতেন রোজা অবস্থায় সেটা আপনি করেন না। যেমন কোন খারাপ জিনিস, এই রোজা অবস্থায় যে রেখে দেখবো, হ্যাঁ রোজা রেখেছি এইটা করব, এরকম মনে হয়, তো এভাবে কি হয়, ভালোর অভ্যেসটা হয়, আর পাপ থেকে দূরে থাকার অভ্যেসটাও রোজাতে তৈরি হয়, ফলে বারো মাসে আপনার সেটা তাসির থাকে। এটা একটা রোজার ভালো উপকার। এই জন্য ফেরেশতারা আকাশে আহ্বান করেন, কি বলেন, হে মঙ্গলকামী, হে ভালোর হ্যাঁ কামনাকারী, তোমরা অগ্রসর হও, আর যারা মন্দ কামনা করো তারা পিছনে হটো। আর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা বর্জন করল না, মিথ্যা আমল খারাপ আমল বর্জন করল না, তাহলে আল্লাহ তাআলার কোন প্রয়োজন নাই তার উপোস থাকাতে। কি লাভ? তুমি তোমার মুখ রোজা রাখলো, তোমার পেট রোজা রাখলো, অথচ তোমার জিভ রোজা রাখলো না, গীবত করলে, মিথ্যা বললে, তুমি পাপ কাজ বর্জন করলে না, তোমার হাত রোজা রাখলো না, তোমার কান রোজা রাখলো না, তোমার চোখ রোজা রাখলো না, তোমার সেই শুধু পেটটা রোজা রাখলে কি লাভ আছে? সেই পেটের রোজায়, পেটের ক্ষোধায় আল্লাহ তাআলার কোনো কোনো মানে চাহিদা নেই, তিনি চান না, তার কোনো প্রয়োজন নেই। সুতরাং তার রোজা না রাখা, রাখা না রাখা বরাবর। সুতরাং রোজা রাখতে হলে পেটের রোজার সাথে সাথে আমাদের কান, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পা যেন রোজা রাখে। এই জন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও অনেক সময়ে খারাপ কথা বলা জায়েজ, খারাপ কথা কখন বলা জায়েজ? যদি আপনাকে কেউ গালি দেয় তো গালির বিনিময়ে গালি দিতে পারেন, তাই না? এটা আপনার বদলা আপনি নিতে পারেন। কেউ যদি বলে সুরের বাচ্চা, তো আপনিও সুরের বাচ্চা বলতে পারেন, না বলা ভালো, না বলা ভালো, ক্ষমা করে দেওয়া ভালো, কিন্তু আপনার জন্য এতটুকু যায় যে যে করা হবে, যা করা হবে তা আপনি করতে পারেন, এটা হচ্ছে বদলা। যদি না করেন খুব ভালো জিনিস, কিন্তু যদি রোজা অবস্থা হয়, এখন যদি কেউ গালি দেয় তাহলে আপনার জন্য তার বিনিময়ে ওই গালি দেওয়া জায়েজ, কিন্তু আপনি বলবেন আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। যেমন রোজা না রাখলে আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানা সাউম আহাদিকুম ফালা ইয়ারফুস, যখন তোমাদের কারো রোজার দিন হবে সে যেন রোজার দিনে ফালা ইয়ারফুস, এমনকি বৈধ জিনিসটাও করবে না, স্ত্রীর সঙ্গে পাশে বসলে স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয় যৌনতা ইত্যাদি সেটা করবে না। তাহলে যদি স্ত্রীর সঙ্গে না হয় তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে এগুলো চলবে, তাই না? যখন অন্য মাসে চলবে না তো রোজার মাসে বেশি চলবে না, রোজা রাখা অবস্থায় আপনি করতে পারেন না। ফালা ইয়ারফোস, সে যেন চ্যাট করে, হ্যাঁ ফেসবুকে চ্যাট, আপনার মোবাইলের চ্যাট চ্যাট করে আপনি কথা বলছেন, আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে বলছেন কিংবা স্ত্রীর সঙ্গে বলছেন, স্ত্রী এখন নেই, বিদেশে আছে, আপনার দেশে আছে, আপনি তার সঙ্গে এরকম চ্যাট করছেন, রোজা রাখা অবস্থায় যেন না করে। ওয়ালা ইয়াসখাব, ইয়াসখাব মানে হচ্ছে হই হুল্লোর না করে। কিছু মানুষ আছে দেখবেন হই হুল্লোর, হ্যাঁ মানে যেখানে থাকে বন্ধু বান্ধবের মাঝে একদম মানে শোরগোল মাচায়, হ্যাঁ মজলিস গরম করে, এইরকম শোরগোল যেন না করে। বিশেষ করে ক্লাব ক্লাবে যেগুলো হয় হই হুল্লোর খুব হয়, খেলা হ্যাঁ চললে পরে কিভাবে শোরগোল তারা করে, রাস্তা মাথায়, ক্লাব মাথায় ইত্যাদি, এগুলো চলবে না রোজা রাখা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাব্বাহু আহাদুন, এবার যদি কেউ তাকে গালি দেয়, ফালি ইয়াকুল ইন্নী সাইম ইন্নী সাইম, সে যেন বলে আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। তার মানে গালির বদলে যেন গালি না দেয়, ইটের বদলে যেন পাটকেল না ছোড়ে, টিট ফটাট বলে সেও শুরু করলো, শুয়োরের বাচ্চা, তুই শুয়োরের বাচ্চা। হ্যাঁ, অবশ্য শুয়োরের বাচ্চা এগুলো হচ্ছে শুকনো গালি, কাঁচা কাঁচা কিছু গালি আছে যেগুলো বুঝতেই পাচ্ছেন, আরো কাঁচা গালি আছে বাংলা, তাই না? সেগুলো শুয়োরের বাচ্চা বললেও কিছু মনে হয় না, কিন্তু কাঁচা গালি যখন দেবেন না, অন্য সময় দেওয়া যাবে, সেই সময় যদি কেউ আপনাকে দেয়, খবরদার আপনার মুখটাকেও নাপাক করবেন না। আর রোজা রাখা অবস্থাতেই অবস্থাতে তো আরো আপনি মুখটাকে সামলে নেবেন। এগারো নম্বর লাভ হচ্ছে যে এটা হচ্ছে সামাজিক লাভ, এটা নিজস্ব একা একা কিনা, সমাজের লাভ। সামাজিক লাভটা কি? আল্লাহ আকবার, সবাই একসাথে রোজা রাখছে, সবাই একসাথে ঈদে যাচ্ছে। অবশ্য বর্তমানে ঈদের তো অবস্থা বুঝতেই পাচ্ছেন, রোজার অবস্থা বুঝতেই পাচ্ছেন। তিন শ্রেণীর মানুষ, তিন দল হয়েছে। এক দল বলছে সারা বিশ্বে যে কোনো জায়গায় চাঁদ হলে সমস্ত মুসলমানদেরকে রোজা রাখতে হবে, একতা। আর একদল বলছেন না না না না না, এলাকা ভিত্তিক চাঁদ দেখা গেলে তবে সেখানকার এলাকা ভিত্তিক রোজা রাখতে হবে, তাহলে তো একতা হলো না। দুদিন পরে রোজা, হ্যাঁ সৌদি আরবে ঈদ হয়ে গেল দুদিন আগে, আমাদের এখানে তারপর আমেরিকাতে আগে, এই কেন একসঙ্গে রাখতে হবে? সারা বিশ্বে যদি মঙ্গলবার, আজকে বুধবার, সারা বিশ্বে বুধবার হয় তো ঈদের দিন এক হবে না কেন? এইরকম ভাবে তারা। একদিন বলছে কি কেয়ামত, আমাকে বলছে হুজুর কেয়ামত কদিনে হবে, মানে একদিনে হবে, তাহলে ঈদ কেন একদিনে হবে না? হাই হাই হাই হাই হাই, কেমন মুখ দেখেন! বলছে কেয়ামত যদি একদিনে হয়, আরে একদিনে হলে তো এক সময় হবে, তাই না? আলাদা করে হবে, মানে সূর্য ডুবা কোথাও ডুবছে কোথাও উঠছে, এরকম করে কেয়ামত হবে নাকি? তো এক সেকেন্ডে হবে, একদিনে কেন? আর সূর্য তো ইফতারি তো সব সব জায়গাতে এক হয় না, সেহরি খাওয়া সে সব জায়গাতে এক হয়, তো দুটোকে এক করছে কেন? মানে জবরদস্তি আর কি, সারা বিশ্বে একদিন ঈদ হতে হবে। আর এক দল বলছে না না না না, অন্য দেশের চাঁদে হবে না, মক্কা মদিনার চাঁদ হতে হবে। তিন দল হয়ে গেল। কেন মক্কা মদিনার চাঁদ কেন হতে হবে? এই জন্য যে আল্লাহ রসুল মক্কা মদিনাবাসীকে বলেছিলেন যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আর ওরা বলছে যারা সারা বিশ্বে, তারা বলছে একজন মুসলমানকে বলা মানে সারা বিশ্বে মুসলমানকে বলা। অতএব এইভাবে তিন ভাবে চলছে, এবং আপনারা জানেন দেশে তিন ভাবে তিন দিনে ঈদ হয়, তিন রকম ভাবে ঈদ হয়, বহুভাবে ঈদ হয়, বহুভাবে, বহু মাসলাতেও এরকম আছে, বহু মাসলা। আপনারা মহরম পালন করেন? মহরম পালন করেন? করেন না। শবে বরাত পালন করেছেন? করেন না। এইরকম ইসলামে বহু মানে অনৈক্য আছে। এখন ওলামাদের মাঝে যে সমস্যাটা আছে, রাসূলের হাদিস হল চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এই হাদিসটা সাহাবারা কেমন বুঝেছিলেন? ইবনে আব্বাস তিনি মুয়াবিয়ার চাঁদে, কোথা শাম দেশের চাঁদে মদিনায় ঈদ করেননি। তাহলে সাহাবারা যেভাবে বুঝবে তবেই না আমরা সাহাবির মতো হব। সালাফি, সালাফ কাকে বলে? যারা সাহাবাদের বুঝ নিয়ে চলে। তো সাহাবাদের বুঝ নিয়ে চললে আমাদের উচিত হল যে এলাকা ভিত্তিক চাঁদ দেখে ঈদ করা। বাকি যারা মক্কা মদিনার চাঁদ দেখে বুঝ, তাদের তো একবারই বেকার, তাদের কথা মানে করাই যাবে না। আর তারা যদি না করা যায়, তা যদি না করা যায়, আপনি সৌদি আরব দেখবেন পশ্চিমে চাঁদে ঈদ করে না, করে ওই আপনার লিবিয়াতে চাঁদ হয়, মরক্কোতে চাঁদ হয়, মুরিতানিয়াতে চাঁদ হয়, সেই চাঁদ দেখে এরা ঈদ করে? করে না, তারা রোজাও রাখে না, এদের আমরা নিজস্ব চাঁদ দেখে করে। তাহলে তুমি যদি যেটাকে বলছো সারা বিশ্বের ঐক্য, সৌদি আরবই মানে না। সুতরাং এটা কি করতে হবে? সৌদি আরবে ইসলামী প্রাণকেন্দ্র সেটা কোনটা? মক্কা। মক্কাতে মাজমা ফিকুল ইসলামী আছে, সেখানে ফেক্ষ বিষয়ে ইসলামী মসলা মশাইল নিয়ে ওলামাদেরকে নিয়ে কমিটি করা হয়, যেখানে বসা হয়, আলোচনা করা হয়, তর্ক বিতর্ক করা হয়। তারা বসে যদি ওলামার একটা ফয়সালা নেয় যে তিনটের মধ্যে কোনটা সঠিক হবে, খালাস সারা বিশ্বের মুসলমানরা ইজমা করে নেক, তাহলে সবাই মেনে নেবে, চাহে সারা বিশ্বে একদিনে ঈদ হোক, বুধবারে তো বুধবারই ঈদ হোক সারা বিশ্বে। আর যদি বলে না এলাকা ভিত্তিক হোক, তো এলাকা ভিত্তিক হোক, কিন্তু ফেসবুকে মারামারি, টানাটানি, হ্যাঁ গ্রামে গ্রামে মারামারি, কি হে বিয়াই, এখনো পর্যন্ত পান খেতে খেতে এসে বলছে কি বিয়াই এখনো, হ্যাঁ রোজা, এখনো দুদিন রোজা তোমাদের, আমাদের ঈদ হয়ে গেল, কি ব্যাপার? আর সৌদি আরবে চাঁদ হয়েছে। এবারে এরা কিন্তু সৌদি ভিত্তিক হয়ে গেছে, কিন্তু তারা জানে না যে সৌদি আরবের আগেও এক জায়গায় চাঁদ হয়েছে। তাহলে তার হাদিস মানা হলো? হলো না। বুঝতে পাচ্ছেন কি বিচ্ছিরি অবস্থা এই ইসলামী ঐক্য? রোজাতে ইসলামী ঐক্য আছে, কিন্তু ইসলামী ঐক্য ধ্বংস হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা একসঙ্গে ইফতার করি, একসঙ্গে না এলাকা ভিত্তিক আর কি, একসঙ্গে ইফতারি করি, একসঙ্গে তারাবি পড়ি, এক গ্রামে এক জামাতে, কত ভালো লাগে, কত আনন্দ লাগে, এক অপরকে গিফট দিই, গিফট নিই, তারপরে আপনার ইফতারি করাই ইত্যাদি ইত্যাদি সেগুলোতে। আর খাওয়া দাওয়া রমজান মাসটা মাশাআল্লাহ বলতেই হবে না, খুব ভালো খাওয়া দাওয়া হয়। তো এই জন্য আমাদের ইজতিমাই বা আপনার সামাজিক লাভটা খুব ভালোই হয়, খুব ভালো লাগে। আর বিশেষ করে গরিব মানুষদের সঙ্গে আমাদের যোগাযোগটা বেড়ে যায়, কেউ জাকাত দেয়, কেউ ফেতরা দেয়, কেউ ডেকে খাওয়ায়, কেউ ইফতারি করায়, কেউ নাস্তা পাঠায়, আল্লাহ আকবার। এই মাসটা গরিবরা সত্যি ভালো থাকে, গরিবরা ভালো থাকে, তো এটা একটা সামাজিক লাভ। আর বারো এবং শেষ নম্বর হচ্ছে যে লাভ, সে লাভ আমরা সবাই চাই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন কাল কেয়ামতের দিনে আমরা জান্নাত লাভ করি, যে জান্নাতের নাম হবে রায়্যান, রায়্যান পরিতৃপ্তিকারী জান্নাত। এই যে পিয়াস 15 ঘন্টা পানি না খেয়ে, বিশেষ করে যারা মাদ্রায় কাজ করে, যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, আল্লাহ আকবার কি যে কষ্ট। তবে জানি না তারা লুকি লুকি পানি টানি খায় কিনা। হ্যাঁ, অনেকে শুনেছি রোজা না রেখে ইফতারি করতে আসে, কত কষ্ট, সেই কষ্ট করে পানি না পান করে রোজা রাখে। এই যে পানি পান না করার ফলে যে কষ্টটা হয়, তার জন্য বিনিময়ে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দেবেন, জান্নাতেরই নাম রেখেছেন কি, হ্যাঁ পরিতৃপ্তি, পানি খেয়ে জান ঠান্ডা হয়ে যাবে আপনার। অবশ্য কেয়ামতে যদি একবার পানি খেতে পারেন এক গ্লাস, তাহলে তো জীবনে পেয়াসাও লাগবে না। হ্যাঁ, কে বলবে, এক গ্লাস পানি যদি কেয়ামতে আপনি খেতে পারেন, এক গ্লাস পানি, কিসের পানি সেটা, ডাবের পানি না, না নারিকেলের পানি, না শরবতের পানি, কিসের পানি, যে পানি একবার যদি আপনি খান এক গ্লাস, যতদিন বাঁচবেন আর মরণ নেই, যতদিন আর পেঁয়াজ লাগবে না, কিসের পানি, কিসের পানি, হাউজে কাউসারের পানি, নবীর হাতে, আল্লাহ আকবার, একবার পানি পান করতে পারেন, তারপরে জান্নাতে যান। জান্নাতে বহু রকমের পান আছে, মধু আছে, মদ আছে, তারপরে দুধ আছে, পানি তো আছেই, খান ইচ্ছা মতো। আমাদের বাড়িগুলোতে, আমাদের জান্নাতে যে বিল্ডিং হবে, আমাদের বিল্ডিং এর নিচে কি থাকে, কি বয়ে যায়, পেশাব পায়খানা, তাই না, নিজে নিজে পাইপ আছে, সব পেশাব পায়খানা, রান্নার পানি বয়ে যাচ্ছে, নোংরা পানি। আর জান্নাতে আল্লাহ তাআলা আপনার বাড়ির নিচে, আপনার রুমের নিচে কিসের নহর, দুধের নহর, মধুর নহর, আল্লাহ আকবার, সেই জান্নাত, তাজরি মিন তাহতিহা আল-আনহারু, তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন সেই রায়্যান জান্নাতের অধিকারী করেন, অধিবাসী করেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই রোজাতে, এই রমজানে যারা কষ্ট করে, যে ব্যক্তি, যে চাষি, যে আপনার মাজরার লোক বা চাষের লোক বা মাঠের লোক বা বিল্ডিং এর লোক, যারা যারা আপনার লেবার, যারা পরের খেটে কষ্ট করে রোজা রাখছে, আল্লাহ তাদেরকে তৌফিক দাও যেন তোমার সন্তুষ্টি লাভ করতে পারে, এবং পেপাসায় সবুর করে যেন কাল তোমার সেই জান্নাত, যে পেপাসায় যেখানে থাকবেই না, সেই রায়্যান জান্নাত লাভ করতে পারে, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين